الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما، والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا، والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما، خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. سورة الفرقان شسكو اكتئات بات نمبر آتيني شس آت فرجنت بات كلما যে আয়াতগুলিতে রব্বুল আলামিন তার নেক বান্দাগুলির নেক বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন। গত দর্শে কয়েকটি গুণাবলী উল্লেখ হয়েছে, এখন বাকি কয়েকটি। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যূর, যারা অসৎ কাজে উপস্থিত হয় না। وإذا مروا باللغو مروا كراما، আর যদি তারা অর্থহীন কাজ অনর্থক কিছু হচ্ছে অনুষ্ঠান এরকম কাজের কাজ দিয়ে যায়, তাহলে মরু কিরামা মর্যাদার সাথে চলে যায়। ব্যাখ্যা করে আসছে, সম্মানিত অবস্থায় চলে যায়। وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ، আর যখন তাদেরকে তাদের রবের আয়াত পড়ে শোনানো হয়, তাদের রবের আয়াতগুলি স্মরণ করিয়ে দেওয়া হয়, لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا، তখন এই অবস্থায় তারা বধির ও অন্ধ অবস্থায় চলে যায় না, অন্ধ হয়ে চলে যায় না। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما، ارجرا বলে রব দোয়া, আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছে, হে রব তুমি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতল বানাও, চোখের শীতল বানাও, দেখলে যেন আমাদের সন্তানদেরকে স্ত্রী দেখলে যেন নয়ন ঠান্ডা হয়, যেন তারা ভালো হয়, আমাদের উপকারে আসে। দোয়া করে আল্লাহ করে আর কি করে, দোয়া করে ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা, হে রব তুমি আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানাও। মুত্তাকিন আল্লাহ বিরুদ্ধের জন্য, যারা আল্লাহকে ভয় করেছিলেন তাদের জন্য আদর্শ হিসেবে বানাও। এরপরে আল্লাহ পাক যাদের মধ্যে এই গুণ আছে তাদের প্রতিদানের উল্লেখ করছেন, বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদেরকে জান্নাত দেয়া হবে তারা যে ধৈর্য ধারণ করেছে। এজন্য এসব কাজ সবই করতে পারবে না ধৈর্য না থাকে, কারণ শয়তান আমাদের সাথে আছে। যদি ধৈর্যশীল হন তাহলে শয়তান আপনাকে আক্রমণ করে আপনার উপর তার প্রভাব ফেলতে পারবে না, যেহেতু আপনি ধৈর্য ধারণ করেছেন। তো আল্লাহ বলেন তারা যে ধৈর্য ধারণ করেছে এজন্য তাদেরকে গুরফা দেয়া হবে। গুরফা মানে রুম, তো এখানে কোন রুম, জান্নাত, এখানে বোঝানো হয়েছে জান্নাত দেয়া হবে। সুবহানাল্লাহ। আর কি, ওয়ায়ুলাক্কাউনা ফীহা তাহিয়্যাতান ওয়া সালামান, ওখানে জান্নাতে তারা সংবর্ধনা শুনবে, তাদেরকে সম্বর্ধনা জানানো হবে মুবারকবাদ দিয়ার সালাম নিয়ে। আচ্ছা, এই মুবারকবাদ মুবারকবাদ আর সালামকে দিবে ফেরেশতাগণ আলাইহিমুসসালাম সরাসরি, সালামুন আলাইকুম বিমা সবরতুম ফানিমা উকবাদ দার খালিদিন ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা জান্নাতে চিরকাল অবস্থান করবে, এটা কতই না সুন্দর এবং ভালো অবস্থান স্থল আর আরামদায়ক বিশ্রামস্থল এবং অবস্থান স্থল। আল্লাহ বলছেন, কুল মা ইয়াবু বিকুম রব্বি লাউলা দুআউকুম। আল্লাহ তোমাদের কোনো ভ্রক্ষেপ করে না, কোনো পরোয়া করে না, যদি তোমাদের ডাক না হতো, মানে তোমাদের দোয়া, তোমরা যে আল্লাহকে ডাকো এরই আল্লাহ গুরুত্ব দেয়। আল্লাহ তোমাদের কোন কাজের গুরুত্ব দেয়? দোয়া। আমরা আল্লাহর একত্ববাদের উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ডাক, ডাক কি না, সুবহানাল্লাহ বলি, এটাও ডাক, কারণ আল্লাহকে ডাকি, আলহামদুলিল্লাহ বলি, এটাও ডাক, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ, এটাও ডাক। তাহলে দোয়া হলো দুই প্রকার, একটা হলো দোয়া ইবাদত আর একটা হচ্ছে দোয়া মাসআলা। ডাক দুই প্রকার, ইবাদতের ডাক, আল্লাহকে ডাকছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহকে ডাকছি কি না, আল্লাহর নাম নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু আল্লাহর নাম উচ্চারণ করছেন। আর আরেকটা হচ্ছে দোয়া মাসআলা, আমার প্রয়োজন, আল্লাহ আমার বাচ্চা নেই, বাচ্চা চাই, ঠিক কিনা, ডাকবেন আল্লাহকে ডাকবেন, যদি আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ দিবেন, কিন্তু বাচ্চা দেওয়ার মালিক আপনি নাই, আপনাকে সর্বাবস্থায় আপনাকে খুশি থাকতে হবে, ঠিক না, ওটা আল্লাহ জাতির উপর সন্তুষ্ট থাকতে হবে। তো আপনি ডাকবেন রবকে, লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফ ইয়াকুনু লিযামান। কিন্তু তোমাদের এই হাল হয়েছে, কাফেরদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা তো আল্লাহর একত্ববাদকে অস্বীকার করছো, তোমরা জান্নাত মানো না, জাহান্নাম মানো না, আখিরাত মানো না, কিয়ামত মানো না, ফাকাদ কাযাবতুম, অতএব ফাসাউফ ইয়াকুনু লিযামান, যে তোমরা যে মিথ্যা প্রতিপন্ন করছো আল্লাহর একত্ববাদকে, কিয়ামতকে, ইসলামের ভিত্তিগুলি বা ইমানের ভিত্তিগুলিকে, এর ফলে তোমাদের ফল তোমাদেরকে পাকড়াও করবে, আর ওই ফল কি হবে, তোমাদের জন্য জাহান্নাম হবে, বলে নাউযুবিল্লাহ। আচ্ছা একটু আবার আসি আয়াত করি, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما। আল্লাহ বলছেন, আমার নেক বান্দা কারা ভালো করে বুঝো তোমরা, আগে কয়েকটি উল্লেখ হয়েছে, এখানে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুম, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, জোর মানে কি? মিথ্যা। এমনি ভাবে লা ইয়াশহাদুনা যুর মানে মিথ্যা কার্যে, গলত কাজে উপস্থিত হয় না, গলত কাজে উপস্থিত হয় না। যারা শিরিক করে না, শিরিকি কাজে উপস্থিত হয় না, যারা ভূত পূজা করে না, যারা মিথ্যা কথা বলে না, যারা আল্লাহর নাফরমানি করে না, যারা কুফরি করে না, যারা গিনা গানবাদ্য যন্ত্র ব্যবহার করে না, ইমাম ইবনে তাফসির বলেছেন আমি না এগুলি রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাসির বলেছেন ওয়াকাত কিল ফি মানি যুর আশ-শিরক, যুর মানে কি? শিরক। যুর মানে ইবাদাতুল আসনাম, বুত পূজা। যুর মানে মিথ্যা। যুর মানে ফিস্ক, ফাসিকি আল্লাহর নাফরমানি। যুর মানে গিনা, বাদ্যযন্ত্র ব্যবহার করা, গান গাওয়া। যুর মানে বাতিল। যুর মানে খামর। খামর মানে কি বলেন? মদ। মদ বুঝেন না আপনারা? সৌদিতে আছেন তামাশা আসবা, সবাই কিছু কিছু আরবি জানে বল খামর। এই জন্য আমি যা মনে করি, যারা আরবি জানে বা সৌদিতে যারা আছে, একটু যদি চিন্তা ফিকির করে তাহলে তারা অনেক শিরক আর বেদাত থেকে বাঁচতে পারে, আল্লাহ নাফরমানি থেকে বাঁচতে পারে, কোরআন কারীম পাঠ করে। সত্য বললাম না মিথ্যা? আপনি সরাসরি বুঝতে পারছেন আমি কি বলছি? আমার আল্লাহ বলছি, কোরআন যখন পড়বেন কিছু কিছু বোঝার চেষ্টা করব। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখুন, দেখবেন যে স্বাদ পাবেন সে স্বাদ অন্য কোনো কিছু কিছুতে নাই। কোরআন কারীম পাঠ করে যে স্বাদ পাওয়া যায়, সে স্বাদ অন্য কোন গ্রন্থে অন্য কোন দিকে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা সরাসরি কার কালাম? আল্লাহ। তাই যারা আল্লাহর কালাম পড়ে তাদের ইমান তাজা হয়, আল্লাহ নিজে উল্লেখ করেছে। এই জন্য আমি আপনাদেরকে তথা সকল মুসলিমকে এই আহ্বান জানাচ্ছি, কোরআনের সাথে হওয়ার চেষ্টা করুন, কোরআন শিখবেন। খবরদার অবহেলা করে সময় নষ্ট করবেন না। কত মানুষ দেখা যায় ভালো কোরআন পড়তে পারে, ভালো পড়ে, কিন্তু যখন সুনাতে আসে তখন দেখা যায় কত ভুল। সত্য বললাম না মিথ্যা? আপনারা নিজেরা দেখেন। কেউ কেউ আছে, এমন মুসলিম আছে, আগে কোরআন পড়েছে এখন ভুলে গেছে, বলতেই পারে না কোরআন, এরকমও পাওয়া যায়। কাজ করবে ব্যস্ত, ইয়া ফুরুস ইয়া ফুরুস, কালামুল্লাহ বলে গেছে, হাসবুনাল্লাহ। তাই কোরআনের সঙ্গী হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মদ মদ খায় না, মদ্য পান করে না, মদের মজলিসে অংশ উপস্থিত হয় না, যারা বাতিল কাজকর্ম করে না, বাতিল কাজকর্মের মজলিসে উপস্থিত হয় না, যারা মাজালিসে সু অসৎ মজলিসে অংশগ্রহণ করে না, যারা জিনা বিচার করে না, এইসব মজলিসে এইসব আর দেখে না, ওরা যায় না, বরং দূরে থাকে, ওয়াল্লাযী দূরে থাকে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, লা তাকরাবুল আল ফাওয়াহিশ, ফাহিশা কাজ করবে না, বরং ফাহিশা কাজের কাছেও যাবে না। কারণ যদি ফাহিশা কাজের কাছে যাও তাহলে তুমি ওখানে পড়ে যেতে পারো। ওয়ালা তাকরাবুজ জিনা, রব বলেছেন লা তাকরাবুজ জিনা, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, জিনা তো করবে না, জিনার কাছেও যাবে না, কারণ এটা হচ্ছে নির্লজ্জ কাজ, অশালীন কাজ, অশ্লীল কাজ, নির্লজ্জ আর গলত লোকদের কাজ। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, তাই ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এই সব শামিল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সব রকমের আল্লাহ পাকের নাফরমানি থেকে যে আমরা বাঁচতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এমনি ব্যাপারে বলছেন ওয়া আয়াদিল মুশরিকিন ওয়া শাহাদাতিজ যুর, মুশরিক বিদর্মীদের ঈদ বা তাদের বার্ষিকী অনুষ্ঠান, বিভিন্ন উৎসবে ওইসব উৎসবে তারা অংশগ্রহণ করে না। এর দ্বারা বোঝা গেল ওলামারা মুত্তাফিক, খেয়াল রাখবেন বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় না। বুঝতে পারছেন? বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ না, এমনি ভাবে তাদেরকে শুভেচ্ছা জানানো জায়েজ না। কারণ আপনি যদি শুভেচ্ছা জানান তাহলে আপনি বলছেন তোমার ধর্ম ঠিক আছে, আমার ধর্ম ঠিক আছে। আমরা তো মুসলমান, মুসলিম, আমাদেরকে ভালো করে বোঝা দরকার। বলবেন না ও আমাকে দাওয়াত দেয় তো আমি দেবো না, ও দাওয়াত দিক অসুবিধা নেই, হ্যাঁ থ্যাংক ইউ বলে দেন, নিয়ে বসো, একটা কিছু তো বলতে হবে, সব থ্যাংক ইউ বস, হ্যাঁ থ্যাংক ইউ বসতে আসি, পরে তুমি তাকে দাওয়াত দেবো, কিন্তু খবরদার বরং থ্যাংক ইউ বলবে না, বস বলবে কেন, ওই যে দাওয়াত দিয়েছি। আর হিকমতের সাথে তুমি তাকে বুঝাবার চেষ্টা করো, কিন্তু বলো না শুভেচ্ছার বিনিময়ে আরেক শুভেচ্ছা, সে আমাকে দাওয়া দিয়েছে তাই আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ সেই হ্যাঁ একদম তাকে খুশি করে দিলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়াত দিন। আচ্ছা والذين لا يشهدون الزور واذا مروا باللغو مروا كراما, তারা বলছেন ওই সব যারা ভালো লোক অর্থহীন কাজে তারা লিপ্ত হয় না, অর্থহীন কাজে লিপ্ত হয় না। লঘু লঘু মানে কি? অর্থহীন কাজ করে, অনর্থক কাজ করে, যার মধ্যে যত ভালো গুণ হবে, যত পুণ্যবান হওয়ার মতো গুণ হবে, তত সে অর্থহীন কাজ থেকে দূরে থাকবে। কিন্তু আমরা আমাদের সবার মধ্যেই তো অর্থহীন কাজে আছে কিছুটা, আছে কিনা, তাই এই জন্য আমাদেরকে ইস্তিগফার করতে হয়, ইস্তিগফারুল্লাহ সত্যি বলতে ইস্তিগফারুল্লাহ, ইস্তিগফার পড়বেন, পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন। কিন্তু আপনার মধ্যে যত ভালো গুণ আসবে, যত আপনি নেক হবেন, তত আপনি অর্থহীন কাজ থেকে দূরে থাকবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে সে অর্থহীন কাজ থেকে দূরে থাকে, অর্থহীন কাজ বর্জন করে এবং দূরে থাকে। আপনি যত ভালো হবেন তত এইসব কাজ থেকে দূরে থাকবেন। কিন্তু মাঝে মধ্যে অনেকটা আছে মুবাহ কাজ আমরা করি না, হ্যাশট্যাগটা ওগুলো প্রমাণিত আছে, প্রমাণিত আছে, একটু রসিকতা এটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যেটা হয় যেটা গুলো দূরে থাকবেন। যত আপনি ভালো হবেন তত আপনার মধ্যে ভালো গুণ আসবে, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, অর্থহীন কাজ। আর এর দ্বারা বোঝা যায় যেহেতু আগে ওই জুর বলেছেন তাই বোঝা যায় এই লঘু বলতে সাধারণ লঘু হয়, সাধারণ অর্থহীন কাজ নয়, এমনি বসে করলো কোনো, এটা হচ্ছে গলত কাজ, আল্লাহর নাফরমানি। যেমন একটা মজলিস গানের মজলিস অথবা মদের মজলিস, আস্তাগফিরুল্লাহ, অথবা গীবতের মজলিস। আচ্ছা বলেন তো গীবত এটা অর্থহীন কাজ কিনা? অর্থহীন কাজ, আবার গুনাহের কাজ। তো এই জায়গায় গোলাপ এক জায়গায় গীবত হচ্ছে, আপনি কি আপনি কি বলেছেন, আপনার শরীর হয়ে গেলেন, উচিত ছিল আপনি এই বলবেন গীবত করবেন না, আপনার বাধা দিবেন, বাধা না দিয়ে আপনি বলবেন আপনি কি বলেছেন, তো মুশকিল হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তো আমাদের খাতা খুচুরে মজুদ, তাই ইস্তিগফার করা জরুরি, তওবা করা জরুরি। তো ওইরা আমার বিল লাগবে, যারা ভালো লোক অনর্থক কাজ অথবা শরীয়ত বিগর্হিত কাজ যেখানে হচ্ছে, যেসব মসজিদে হচ্ছে, যদি ওইসব মসজিদ দিয়ে তারা যায় তখন সম্মানিত মর্যাদাশীল অবস্থায়, মর্যাদাপূর্ণ অবস্থায় তারা ওখান থেকে চলে যায়, তার মানে এই কাজে তারা লিপ্ত হয় না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই কাজে তারা লিপ্ত হয় না, ওখানে গেলে যদি দেখে অর্থহীন কাজ বলতে হয় থেকে কোনো লাভ নেই, বলতে ক্ষতি হবে, আমি বাধা দিতে পারবো না। কিন্তু আপনি যদি যান ওখানে মনে করেন আমি ওখানে গেলে এই ওষুধ কাজ আমি বন্ধ করে দিতে পারি, তাহলে আপনি যাবেন আর বন্ধ করে দিবেন, কিন্তু ওখানে উপস্থিত থাকবেন, উপস্থিত এই জন্য থাকবেন না যে তাদের সাথে আমি একটু শরীরকে খেলতামাশা করি, তাহলে হয়ে গেলেন আপনি গুনাহগার, আপনি সম্মানিত থাকলেন না, আপনি হয়ে গেলেন অসম্মানিত। আল্লাহ বলছেন ওয়াইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যদি তাদের পথে কোন রকমের গলত কাজ হয় আর তারা দেখতে পায় তো এই অবস্থায় তারা সম্মানিত অবস্থায় তারা চলে যায়, ওখানে আর বসে না, আল্লাহর নাফরমানিতে তারা লিপ্ত হয় না। কিন্তু ওখানে কথা হলো যদি আপনার মধ্যে পাওয়ার থাকে তাহলে ওখানে বসবেন এবং মানুষকে বুঝাবেন, যদি আল্লাহ তৌফিক দেয় হাতের মতো হাত, হাতের শক্তি ব্যবহার করা, হাতের শক্তি বলতে পাওয়ার আছে এটা আপনি বন্ধ করে দিতে পারবেন, তাহলে বসেন, মানুষকে বলুন এটা ঠিক না, বন্ধ করে দিন, শক্তি প্রয়োগ করুন, কিংবা মুখ দিয়ে বলুন, বক্তব্য শোনেন ভাই আমার কথা বলেন, বক্তব্য দিলেন ভালো করে বুঝালেন, তারপরে যদি মানে না তাহলে চলে আসেন, এই হলো মর্মকে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের যদি তারা ওষুধ কাজ দেখে তাহলে হাত দিয়ে বারণ করে, আর যদি হাত দিয়ে বারণ করার মতো শক্তি না থাকে যদি হাত দিয়ে শক্তি দিয়ে এটা বন্ধ করার মতো তৌফিক না থাকে, সমর্থ না থাকে বা সামর্থ্য তার না থাকে, সে সমর্থ না হয় তাহলে জিহ্বা দ্বারা বুঝায়, তো আমাদের কাজ হচ্ছে জিহ্বা দ্বারা বুঝানো। আর যারা প্রশাসক রাষ্ট্র পরিচালক তাদের কাজ হচ্ছে শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেয়, আর ওলামাদের কাজ মুখ দিয়ে বন্ধ করা। ফা ইল্লাম ইয়াস্তাতি' ফা বিলিসানি ফা ইল্লাম ইয়াস্তাতি' ফা বিকলবি, আর তারও যদি সমর্থ না থাকে তাহলে কি করবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। চিন্তা হচ্ছে হয়তো আপনার তৌফিক আছে বন্ধ করে দিন, তৌফিক নাই মুখ দিয়ে বুঝান, তারও তৌফিক নাই অন্তর দিয়ে ঘৃণা করবে। তো আমরা অনেক সময় আছে আমরা মুখ দিয়ে বলতে পারি না, আছে কিনা, মুখ দিয়ে বললে মুশকিল, তো কি করে অন্তর দিয়ে ঘৃণা করবো। এটা হচ্ছে আমাদের কাজ, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের ইমানের হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা ওয়ারা ইমান, এর পরে অনুপরিমাণ ইমান আর থাকে না, যদি অন্তর দিয়েও ঘৃণা না করে তাহলে আর ইমান নেই। আস্তাগফিরুল্লাহ। তো আমরা যে মুসলমান, মুসলমানের পরিচয় কমপক্ষে আমরা দেখি তিন স্তরের মধ্যে আসে কিনা, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করবো এক নম্বর হতে, এক নম্বর নাই দুই নম্বর তো ঠিকতে হবে, একদম নিম্ন পর্যায়ে ইমানদার। ইয়া রব তুমি আমাদের হেফাজত করো। এই গেল 72 নম্বর আয়াত। আর এই আয়াতে আল্লাহ পাক তার নেক বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন, যারা অসৎ কাজে লিপ্ত হয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, আল্লাহ নাফরমানি করে না, যে আপনারা শুনলেন, আর যদি গলত মজলিসের কাজ দিয়ে যায় তাহলে সম্মানিত অবস্থায় তাদের মর্যাদা রক্ষা করে তারা চলে যায়, এরও ব্যাখ্যা শুনলেন। এরপর বলছেন والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا, যখন তাদের রবের আয়াত পড়ে তাদেরকে নসিহত করা হয় তখন তারা বধির আর অন্ধ হয়ে চলে যায় না, অন্ধ হয়ে পতিত হয় না, মানে বধিরকে, বধির কাকে বলে, যে কানে শুনে না, বয়রা, বয়রা নাকি বলে না, বেহরা উর্দুতে বলে বেহরা, বয়রা কানে শুনে না, আপনারা সবাই তো কানে শুনছেন তলে, আচ্ছা বলেন এখানে কানে শুনে না বলতে কি, কানে শুনে কিন্তু আমল করে না, তাই সে কি হলো, বয়রা বা বধির। আচ্ছা অমিয়ান মানে অন্ধ, চুকে দেখছে কিন্তু দেখেও দেখেও বুঝছে না, মানছে না, তাহলে কি হলো, ওটা অন্ধ। আর এর যে বড় অন্ধ আর কি হতে পারে, তাই রব্বুল আলামিন সূরাতুল আরাফে বলেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون نعوذ بالله আমি জিন এবং মানব থেকে অনেক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, ওদের অন্তর আছে কিন্তু বুঝে না, অন্তর আছে বুঝে না, কোরআন শুনে কিন্তু বুঝে না, এগুলো সব কেউ আছে দেখবেন বলে উল্লাদের কাজ, বলেন সব কেউ উল্লাদের কাজ, সব আল্লাহ বিধিবিধান যেগুলো কোরআন এবং সুন্নাহ, শুধু মোল্লাদের কাজ না সমস্ত মুসলমানদের কাজ। আপনি এরকম কথা বলেন কেন? আপনি কি নবীর উম্মত না সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি? আপনি কি বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله আমরা সবাই পড়ি তো এটা এর উপর বিশ্বাস আছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই তিনি একাতার কোনো শরীক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল সবার বিশ্বাস আছে তাহলে এবারে আল্লাহ যদি কিছু বলেন তাহলে এটা কি মোল্লাদের কাজ হয় না আমারও কাজ হয় সকলের কাজ মোল্লা মোল্লা কি করবে কিয়ামতের দিন কত মোল্লা জাহান্নামে যাবে যাবে কিনা আমি বলেছি না আমার নবী বলেছেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তিন লোক তিনজনের মাধ্যমে জাহান্নামের উদ্বোধনই করা হবে একজন হচ্ছে আলিম আরেকজন হচ্ছে দাতা দানশীল আরেকজন হচ্ছে শহীদ এই জন্য এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত কাউকে নির্দিষ্টভাবে শহীদ বলা যায় না অশহীদরা যিনি নির্দিষ্টভাবে শহীদ বলবেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সরাসরি শহীদ বলে গেছেন আমাদের বিশ্বাস করা শহীদ সত্য না মিথ্যা কিন্তু আপনি কাউকে নির্দিষ্ট করে বলবেন শহীদ এটা কিরকম হয় হ্যাঁ বলতে পারো এটা যারা এরকম কাজ করে যেভাবে কোরআন সুন্নাহ মজুদ ওরা শহীদ হবে হ্যাঁ শহীদ কিন্তু আপনি কি তার মনের সংবাদ জানেন তার মনে কি ছিল তো আপনি তাকে নির্দিষ্ট করে কিরকম বলেন শহীদ এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলী বুখারীতে উল্লেখ করেছেন শিরোনাম বাব লা ইউকাল ফুলান শহীদ বাব লা ইউকাল ফুলান শহীদ অনুচ্ছেদ এরকম বলা যাবে না অমুক শহীদ আল্লাহ হেফাজত করুন হয়তো যারা বলে তারা হয়তো বলতে পারে না আমরা দোয়া শরীফ পড়ি তাও হয়তো পারে কিন্তু এ থেকে দূরে থাকা দরকার কেন অমুক শহীদ অমুক শহীদ খালি অমুক ভাই মারা গেছে আমরা আশা রাখি তিনি দরজায় শাহাদত লাভ করেছেন হ্যাঁ বলা যায় সব কিন্তু তুমি যখন বলো শহীদ অমুক শহীদ অমুক আর আমাদের দেশে তো বুঝেন তো হিন্দু শহীদ হয়ে যায় আস্তাগফিরুল্লাহ তাই কিছু কেউ রাগ করবেন না কিছু যেটা হক বলতে হয় না আপনি কি বলে দিলেন আমার শহীদ আপনার কোথায় শহীদ হয় না আপনি কি তার মনের কথা জানেন সে শহীদ কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন অমুক শহীদ আবু বকর বলেছেন যেমন আবু বকর ফিল জান্নাহ বলেননি আনাতুল জান্নাহ রাদিয়াল্লাহু আনহু ওমর ফিল জান্নাহ মওজুদ নবী করিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আনাতুল ওসমান ফিল জান্নাহ আনাতুল ঠিক না আলী ফিল জান্নাহ আনাতুল যেসব সাহাবে কেরামদের রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ব্যাপারে সরাসরি বলেছেন কি জান্নাতি জান্নাতি অথবা শহীদ শহীদ তাদের ব্যাপারে আপনি বলবেন শহীদ আপনি বলবেন কি জান্নাতি আপনি বলবেন জান্নাতি কিন্তু আপনার পক্ষ থেকে আপনি বলবেন অমুক শহীদ শহীদ বলা কি শহীদ মানে কি সে জান্নাতি তাই না আপনি কি তার মনে সম্মত না এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখা দরকার এত তাড়াতাড়ি মূর্তি কি যেন বানানো বের না হয় আর শহীদ অমুক শহীদ والذين اذا ذكروا بايات ربهم لم يخروا عليها صما وعميانا যাদের সামনে আল্লাহর আয়াত আল্লাহর কালাম পড়ে শোনানো হয় যাদের সামনে তাদের রবের আয়াতগুলি পড়ে শোনানো হয় তাদেরকে উপদেশ দেয়া হয় তখন তারা বধির আর অন্ধ হয়ে চলে যায় না ভালো করে শুনে অনুধাবন করে আর আমল করে তো সূরাতুল আরাফের যে আয়াতটি পাঠ করেছিলাম, আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমি জিনদের থেকে মানুষদের থেকে অনেককে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কেন ওদের গুণ কি ওদের অন্তর আছে কিন্তু বুঝে না, চুক আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তুর মতো না, বাল হুম আদল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট ওরা। সবাই বলি না আলহামদুলিল্লাহ। উলাইকা কাল আনাম বাল হুম আদল, এই যারা হকের উপর না, যারা ইসলাম কবুল করেনি, ইসলামের উপর না, দিনের উপর না, রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী ওরা কুকুর মেকুর আর কি শুরতে পারো। আর আমি বলেছিলাম আমার আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা কামাসালিল হিমার, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফা, যাদেরকে তাওরাত দেয়া হয়েছে কিন্তু তারা তাওরাত বহন করেনি, তার মানে কি বহন করা মানে শুধু উপরে ওই কাঁধে নিয়ে তুলে নিয়ে যা, মাথা তুলে নিয়ে যা না, উদ্দেশ্য এখানে আমল করা, আমল করা। তাই অনেক মানুষ দেখা যায় বড় বড় লাইব্রেরিতে কাজ করে কোরআন শুনে, যেমন আমাদের সেন্টারে কত মানুষ এরকম করেন, বইগুলি বহন করে নিয়ে যায় কিন্তু উপকৃত হয় না। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ মাফ করুন। আমি একটা লোক সম্পর্কে জানি, কোন একটা বিষয় সম্পর্কে কি জানি একটা ফতোয়া লিখেছিল, তর্জমা সেন্টারে কাজ করে ওখানে মজুদ, আর একটা লোক এসছে ওইটা বলছে একটা মোল্লাদের কাজ, অথচ সেন্টারে কাজ করে। কিন্তু তাই বলছি হেদায়াতের মালিক কে? আল্লাহ। ওই লোকটু কে কে বলবো না, দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে। মক্কায় আবু জাহাল ছিল কি? আবু লাহাব কোথায় ছিল? আচ্ছা মদিনায় কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আবু জাহালকে দাওয়াত দিয়েছেন, দেননি? সরাসরি আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন, দেননি? সরাসরি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকদের নেতাকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা ইসলাম কবুল করেনি। তাই আপনি বলবেন না তোমার সেন্টারে যদি ইসলাম কবুল না, তাহলে আমরা কি করবো? তোমার সেন্টারে লোক যদি কথা না শুনেছিলাম আমি কি করবো? এরকম আছে কিছু মানুষ? আসলে ব্যাপারটা কি এরকম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দাওয়াত শুনে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল হক কবুল করেনি, আবু লাহাব হক কবুল করেনি, বরং আবু লাহাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে ঈমান, হে মানুষরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, যদি একথা তোমরা বলো তাহলে তোমরা দুনিয়াতে সফল হবে, আখেরাতে সফল হবে, তোমরা ফলাহ পাবে, কামিয়াবি পাবে, তোমরা সাকসেসফুল হবে, দুনিয়াতে হবে এবং আখেরাতে হবে। আবু লাহাব তখন আপন চাচা ছিল আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুহাত দিয়ে আজরা ভরে মাটি ধুলো তুলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে মেরেছিল। আপনারা জানেন এটা, এই তার এই ঘটনাকে উপলক্ষ করেই সূরাতুল লাহাব নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রসিদ্ধ ঘটনা এটা। তাহলে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে না, তাহলে আমরা কি হেদায়েতের মালিক হব? ডক্টর জাকির নায়েক হবেন আর অমুক আলিম হবেন, মক্কার ইমাম হবেন? আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি তাকেই হেদায়েত করতে পারেন, মানে তিনি পথ দেখাবেন আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। তিনি বলবেন আর হেদায়েত পেয়ে গেছে, ওটা কার হুকুমে হয়েছে? আল্লাহর। আপনি পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালো লোক আর এত সুন্দর কথা বক্তব্য পেশকারী মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? শুধু বুলিয়া উড়ালে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং রব যাকে দিন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে যখন তাকে হেদায়েত দিতে পারেননি, তাহলে আমি আর আপনি কিরকম হেদায়েত দিব? তাহলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। বড় করে বোঝা দরকার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। তাই আমরা যে আলোচনা শুনেছি বা শুনছি শুধু এমনি যেন না হয়, আমল করা নিয়ে যদি শুনছি আমল করবেন, এছাড়া মানুষকে বুঝাবেন, হকের পথে আনার চেষ্টা করবেন। কারণ আমরা হলাম শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ নিজে বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কেন? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর জাতির উপর ঈমান আনবে। এজন্য আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ। কিন্তু আমি নিজে নিজেই শুধু তসবিহ টিপি না, ওই কিছু মানুষ তসবিহ টিপা তসবিহ টিপা সম্পর্কে বলবো, এখানে না বললে হয় না। তসবিহ টিপা বলতে হাত দিয়ে নিবেন, ওই তসবিহ একটা সাথে নিবেন না, এটা জায়েজ না, জায়েজ আরেক কথা। কিন্তু সাধারণত তসবিহ যদি থাকে দেখবেন আপনি আপনার নিজের একটু দেখানো ভাব চলে আসে, অমুকের সাথে মনে করবে মাস আমার তসবিহ পড়ে। আর আপনারা তো জানি কিছু মানুষ লোক দেখানো আমল করেছে কিনা, একজন না দুইজন অনেকেই করেছে। আর এটা অনেক সময় দেখা যায় রাজনৈতিক অঙ্গনে সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ, মানুষকে দেখাবার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। বলেন ইনশাআল্লাহ, কাকে খুশি করার জন্য? কার তরিকায়? কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা আসেন সামনে, আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার। কিন্তু কতজন মুসলমান এই দোয়া জানে? মুসলিম দোয়া শিখবে? আল্লাহ বলছেন, আর যারা বলে আল্লাহ নেক বান্দা কি বলে? বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আচ্ছা কয়জনে জানেন এটা? হাত তুলেন তো, বস কয়েকজন, এত মানুষের মধ্যে বস চার পাঁচ, তাহলে আমাদের মধ্যে ত্রুটি আছে। আমরা সবাই ভালো লোক হতে চাই না, আল্লাহ নেক বান্দা হতে চাই না, তাহলে আমরা ইনশা আল্লাহ এই দোয়াটি শিখব। বলেন ইনশা আল্লাহ, আগামী সপ্তাহ পর্যন্ত সবাই চেষ্টা করবেন কোরআনে হালকায় আসবেন, সময়টা ব্যয় করবেন। ও হয়তো কাকি বলে আগে আপনারা শুনেছেন যে অর্থহীন কাজ করে না ভালো লোক, তাই না? তো অর্থহীন কাজ থেকে দূরে থেকে এই দোয়াটা শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা দোয়ার ফলাফল আপনিই পাবেন বেশি আমার থেকে, কারণ আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। তারা কি বলে? তারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে রব, তুমি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চুকের শীতল বানাও, ওদেরকে ওদের দেখলে যেন আমাদের হৃদয় জোড়ায়। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি শিখালাম না, আমার আল্লাহ শিখালেন, তো আপনারা কেন শিখলেন না? শিখবেন তো ইনশাআল্লাহ, যারা শিখবেন হাত তুলেন। ইয়ারব তুমি তো অভিজ্ঞ, আপনি বলছেন রব আমার স্ত্রীকে আমার সন্তানকে তুমি ভালো বানাও, যেন আমার স্ত্রীকে দেখলে আমার নয়ন জোড়ায়, আমার সন্তানকে দেখলে যেন আমার নয়ন জোড়ায়, এদেরকে দেখলে যেন আমি বুঝতে পারি আমি জান্নাতের পথ করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার সন্তান নেক হয়, আপনি মারা যাওয়ার পর সে আপনার জন্য দোয়া করবে, আপনি মারা যাওয়ার পর সে নেক আমল করবে, দোয়া তার আপনি পাবেন, যেহেতু সে শিখেছে আপনার থেকে, আপনি তাকে পথ দেখিয়েছেন। সে আপনা আপনি চলে যাওয়ার পর আপনাকে সে ভুলবে না, আপনি আপনি তাকে ভালো সন্তান বানিয়েছেন, আপনার প্রীতি সন্তান হবে সে, সে হবে সুপুত্র, সে কুপুত্র হবে না। আছে কিনা কুপুত্র? আছে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সহিহ মুসলিম এর রিওয়ায়াত, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন থালাথ, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বাকি থাকে, সাদাকা জারিয়া, জারি সাদাকা, যেমন মসজিদ বাড়িয়ে দিলেন সাদাকা জারিয়া কিনা, এমনি ভাবে যেমন রাস্তাঘাট করে দিলেন, গরিব মুসাফির খানা করে দিলেন, ইত্যাদি ইত্যাদি, ওগুলো সাদাকা জারিয়া। ইলম অর্জন করলেন, ইলিম আরেকজনকে শিখালেন, আর কোন ইলিম, দুনিয়ার ইলিম না আখেরাতের ইলিম? দুনিয়ার ইলিম বলতে হয় না, শরীরী ইলিম। আপনি যেমন একটা মশলা শিখলেন আরেকজনকে শিখালেন, আপনি যেমন কোরআন শিখলেন আরেকজনকে কোরআন শিখালেন, আর এই দ্বারা ও শিখালো আরেকজনকে, ও শিখালো আরেকজনকে, ধারা বাকি থাকবে। সুবহান, এটা সত্যায় দাঁড়িয়ে আপনি মাসলা মাসায়েল জানেন আরেকজনকে শিখালেন, তাই আমি আপনাদেরকে বলবো আপনার কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না তো ইনশাআল্লাহ। আপনি নিজে আসার চেষ্টা করুন দর্শক কোরআন করিতে, আর আরেকজনকে আসার জন্য বলবো। অনেক সময় হয় এরকম, যে বললো আসতে পারে না, কিন্তু যাকে সে বলেছে ও চলে আসে। আমার জানা আছে অনেক এই ক্লাসে অনেক মানুষ এরকম আসে যারা আসার ছিল না, আরেকটা লোক বলে গেছে, এমন লোক পাওয়া যায় যে কখনো সেন্টারে আসেনি, এই দরসগাহে আসেনি, কিন্তু তার কাছে তার মনে ভালো, মানে তার মনে আমাদের প্রতি বা এই সেন্টারের প্রতি আকর্ষণ রয়েছে, অন্যকে বলে তুমি যাও, কিন্তু সে আসে না, এরকম আছে, আমাকে কয়েকজন বলেছেন। আছে কিনা? আলহামদুলিল্লাহ, শুধু খারাপ লোক না, আপনি মনে করবেন না যে শুধু সেন্টারের পথে বাধা দেয় এরকম লোক আছে, যে সেন্টারের পথে আসতে লোকজনকে বাধা দেয়, আল্লাহর পর মসজিদে এসে কোরআন শিখতে যে বাধা দেয়, সালাত পড়তে আসছে আর তাকে যে বাধা দিবে, রব্বুল আলামিন নিজে বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, যে এরকম কাজ করবে আল্লাহর পর মসজিদে এসে ইবাদত করার ক্ষেত্রে যে বাধা প্রদান করে, তার চেয়ে বড় জালিমা কে হতে পারে? সবাই বলি আউযুবিল্লাহ। কিন্তু এরকম জালিম তো আর সবাই নাই, কিছু লোক ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই অনেক যারা আছে কারা আছে, অনেক লোক ভালো আছে, একজন দুইজন না, অনেক লোক ভালো আছে আমার দেশে বাংলাদেশে। আরেক দেশের কথা কেন বলবো আমি, আগে আমারটা ঠিক না, আমারটা অনেক লোক ভালো আছে, আপনারা কি বলেন? কত লোক এই সেন্টারের মাধ্যমে শত শত মানুষ হজ করে গেছে, এত বছর যাবত এই সেন্টারে আমি 26 বছর যাবত হজ করেছি, মানে 26 হজ করেছি সেন্টারের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আমার মাধ্যমে, আমার সাথে মাধ্যমে বলি না, এই সেন্টারের মাধ্যমে আমার সাথে কত লোক হজ করেছে, অনেক লোক এখন এই অনেজে আছে, অনেকে আসেন, অনেকে আসেন, কিন্তু সবকে আপনি বলবেন না সবাই খারাপ, অবশ্য অনেক লোক ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যাদের মন খারাপ আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দেয়, আর যারা আসতে পারছেন আল্লাহ পাক ওদেরকে আসার তৌফিক দিন। তো আমাদের ধারণা সবার প্রতি কি ভালো, কারণ আমি জানি না কি খারাপ আর কি ভালো, তবে কেউ যদি তার মুখ দিয়ে বলে খারাপ তাহলে বুঝবো না খারাপ, ঠিক না, যেটা স্পষ্ট হয় না খারাপ, আর না এমনিতে বলবো না ওটা খারাপ, না খবরদার কেউ যেন এরকম করেন না, মানুষের প্রতি খারাপ ধারণা করবেন না, ভালো ধারণা রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তো দেখেন আল্লাহ বলছেন যারা আমার নেক বান্দা তারা দোয়া করে, তারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ তুমি আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চুকের শীতল বানাও, আল্লাহ চুকের শীতল। তো হাদিসটা বলছি না, মানুষ যখন মারা যায় তিনটি আমল তার বাকি থাকে, সদকায়ে জারিয়া, আরেকটা উপকারী ইলম, আরেকটা কি নেক সন্তান, নেক সন্তান সে কি করে তার জন্য দোয়া করে। আপনি আপনার বাপের সন্তান, আপনি আপনার মায়ের সন্তান, দোয়া করবেন আপনি? আমাদের দেশে ওই যে মিলাদি মোল্লারা আছে, ওরা তো এটা জিয়ে রেখেছে, সন্তানদেরকে ভালো বানাবার প্রয়োজন নেই। যদি সন্তান দোয়া শিখে, দোয়া জানে, ভালো হয়ে যায়, তাহলে আমাকে আর মিলাদ পড়ার জন্য ডাকবে না। সবাই বলি না আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য কি দোয়া করবেন? অন্য আয়াতে আল্লাহ পাক নিজে বলেছেন, কি বলেছেন? তারা বলে বা তুমি বলো, মাকর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে পারবেন না? না, শুধু আরবি, বাংলাও বলবেন, রবকে বলবেন, আল্লাহ তুমি আমার মা বাবা মা বাবার উপর ওই রকম রহম করো যেভাবে তারা শৈশবকালে আমার কষ্ট আমাকে লালন পালন করতে গিয়ে রহমের পথ রহম দেখিয়েছেন আর কষ্ট ত্যাগ করেছেন, মওলা ওইভাবে তুমি আমার মা বাবার প্রতি তুমি রহম করো। সুবহানাল্লাহ, কে শিখালো এটা? আল্লাহ। আর ওখানে আল্লাহ বলেছেন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, আর এখানে বলেছেন তোমার জন্য, তোমার সন্তানদের জন্য, তোমার স্ত্রীর জন্য তুমি দোয়া করো। আর কি বলেছেন এখানে দেখেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাও, মুত্তাকিনদের লিডার বানাও, ভালো লোকদের আদর্শ বানাও, ভালো লোকদের, খারাপ লোকের না। আপনি যদি ভালো হন, ভালো পথে চলেন, তো আরেকটা লোক আপনাকে দেখে ও ভালো হবে, তো আপনি কি হয়ে গেছেন? ওর আদর্শ হয়ে গেছেন, ওর মডেল হয়ে গেছেন, ওর এক্সাম্পল হয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা খারাপ লোকদের এক্সাম্পল হবেন, মডেল হবেন, না ভালো ভালো লোকদের মডেল হবেন? যদি ভালো লোকদের মডেল হতে চান তাহলে দোয়া করুন, আপনাদেরই ফায়দা, আমারও ফায়দা। আপনি যদি দোয়া শিখেন আর দোয়া করেন আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ, আর আমিও সব পেয়ে যাব। তাই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর মা বাবার জন্য দোয়া বলবেন না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার সন্তানদের জন্য আপনি দোয়া করবেন, আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া করবেন। আর মা বাবা তো চলে গেছে, অথবা বড় হয়ে গেছেন, জিন্দা আছেন, ওদের বলে তো আপনি, তাই আপনার মা বাবাকে বলবেন, দোয়া করবেন আগে নিজের জন্য, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যাদের আম্মা আব্বা জিন্দা আছেন আল্লাহকে বলবেন, ওয়াল্লাহ আমি যেন আমার মা বাবার হক আদায় করতে পারি সেই তৌফিক দাও। দোয়া করবেন তো, আল্লাহ তুমি আমার মা বাবাকে, আমার আম্মাকে, আমার আব্বাকে আমার প্রতি খুশি রাখো। আল্লাহ কে, যদি আম্মা জিন্দা আছে আলহামদুলিল্লাহ, আব্বা জিন্দা আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন বাবা ঠিকই আছে যে যা বলে তাই, আপনি বলেন মা, আপনি মা বলেন ঠিক আছে, আব্বু আব্বু বলেন, রবকে বলুন আল্লাহ আমার আব্বুকে আমার উপর আমার উপর খুশি রাখো। বুঝতে পারছেন? আল্লাহ আমার আম্মুকে তুমি আমার উপর খুশি রাখো, দোয়া করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর, আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টি। তাই মা বাবাকে খুশি রাখবেন। আপনার মা বাবা যদি ভালো হন তাহলে সন্দেহ নেই, মা বাপ অসৎ হলেও তাদেরকে খুশি রাখবেন, তাদের সাথে নরম আচরণ করবেন আর তাদের জন্য দোয়া করবেন। গলত যদি হয় আল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্বাকে হক বোঝার তৌফিক দাও, আল্লাহ আমার আব্বা নামাজ পড়ে না, আল্লাহ তাকে নামাজ পড়ার তৌফিক দাও। বুঝাবে, বুঝতে পারছেন? কেউ কেউ হয়তো এরকম থাকতে পারে, তার বাপ সুদপু, আল্লাহ আমার আব্বাকে সুদপুর সুদের এই ব্যবসা লেনদেন পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ আমার আব্বাকে ও নামাজ পড়ে না, নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ আমার আমার আব্বা এরকম কুকাজ করে, আল্লাহ এইসব কুকাজ প্রত্যাগ করার তাকে তৌফিক দাও। এবারে তোমরা নেক কাজ করলে তোমাদের বললা কি শুনো, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাম ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। সুবহানাল্লাহ, ওরা জান্নাত পাবে, ওরা যে পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে এর বদলে আমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করব, জান্নাত দান করব। আর ওখানে তারা সংবর্ধনা শুনবে, শুভেচ্ছার আওয়াজ শুনবে, শুভেচ্ছা ধ্বনি শুনবে, কিসের? তাহিয়্যাহ, সালাম, সালামের ধ্বনি শুনবে, মুবারকবাদ। আর ওইসব মুবারকবাদ আর সালাম শুভেচ্ছা জানাবেন তাদেরকে কে? ফেরেশতা কোন আলাইহিসসালাম। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদদার। তোমরা যে পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিলে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচেছিলে, কুফরি থেকে বেঁচেছিলে, বেদাত থেকে বেঁচেছিলে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচেছিলে, এজন্য এই সবর করার জন্য তোমাদেরকে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আর শান্তি বর্ষিত হয়ে গেছে, আর তোমরা পেয়ে গেছো জান্নাত। বলেন সুবহানাল্লাহ, জান্নাত পেতে চাই না ইনশাআল্লাহ, তাই সবর করো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন খালিদিন ফিহা হাসানাত মুস্তাকাররান ওয়া মুকামান, ওখানে চলে গেলে আর বের হবে না, জান্নাতে চলে গেলে আর বের হওয়া নাই, শুধু শান্তি আর শান্তি যাবে। কই পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান, আমরা এখানে বর্তমানে সৌদিতে আছি, হয়তো কেউ খুব ভালো অবস্থা আছে, আছে না, তবু মন চায় অন্য রাস্তায় যাই, আছে কি না? আমেরিকায় গেছেন, মন চায় অমুক জায়গায় যাবো, লন্ডন, লন্ডন, কানাডা, কানাডা, অমুক অমুক, সব বলছে আমি দুবাই দেখিনি, দুবাই যাবো, শান্তি আছে, যাও সব দুবাই, যাও সুইজারল্যান্ড, শুধু টাকা আর টাকা, ঠিক না? যত পয়সা, যারা দুনিয়ামুখী বেশি ওদের ওদের ভিতরে আপনি ঢুকুন, দেখেন ওদের মনে অশান্তি বেশি, বলে নাউজুবিল্লাহ। এই জন্য কাফের ধনবান ব্যক্তিরাই বেশি, কাফের কুফাররাই বেশি আত্মহত্যা করে। পরিসংখ্যান, কোন এক সময়ের পরিসংখ্যান ছিল আন্তর্জাতিক বিশ্বের সুইজারল্যান্ড সবচেয়ে বড় ধনী বা অন্যতম ধনী রাষ্ট্র, ঠিক না? দেখা গেছে সুইজারল্যান্ডে সারা বিশ্বের তুলনায় সবচেয়ে বেশি আত্মহত্যা ঘটে সুইজারল্যান্ডে। আল্লাহ বলেছে কি, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নু, আল্লাহর যিকিরের মাধ্যমেই মন শান্তি পায়। আপনি যতই শয়তান আর দুষ্ট, আমরা মুসলমান তো, দেখবেন সাথে যখন আল্লাহর কাছে যাই, হ্যাঁ সেজদায় যাই, অটোমেটিকলি সব অশান্তি দূর হয়ে যায়। বড় সুবহানাল্লাহ, আল্লাহর কালাম পড়ি শান্তি পাই কিনা? যদি আপনি বলেন শান্তি পান না, তাহলে আপনার মধ্যে মুনাফিকি আছে, আপনি দূর করুন। আমরা শান্তি পাই, যারা শান্তি পান একবার হাত তুলবেন, কোরআন পড়ে যারা শান্তি পায় হাত তুলবে, সালাত পড়ে যারা শান্তি পায় হাত তুলবে, মাশা আল্লাহ সবাই শান্তি পান, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আর কি বক্তব্য রাখবো? বলি না রে তকবীর আল্লাহু আকবার, এত মিছিল দেওয়া যে ঠিক না, যিশু যিশু বলে দিয়েছি, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে আমাদের সবাইকে। এই মসজিদে বসে এই কিছু কিছু করে আলোচনা করলাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই আলোচনাকে কবুল করো, আল্লাহ আলোচনা করি আলোচনাকারী এবং শ্রোতাবৃন্দ আমাদের সকলকে তুমি হৃদায়ত দান, আল্লাহ তোমাদের তোমার তোমার কোরআনের আলোচনা শুনে আমরা যেন উপকৃত হতে পারি এবং আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা রোগী আছেন তাদেরকে শিফা দাও, আয় আল্লাহ আমাদের মা বাবাদেরকে যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো, আর যারা জিন্দা আছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আমাদের স্ত্রীদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين